তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইমায়ে মাসাজেদ এবং ওলামায়ে কেরাম, এই এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ান এজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক বিজ্ঞ সম্মানিত ওলামায়ে কেরামদের নিকট থেকে বিষয়ভিত্তিক কোরআনে কারিম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শোনার পরে মাহফিলের শেষ পর্যায়ে এসে আমি আপনাদের মতো এত সালেহীন বান্দাদের চেহারার দিকে তাকানোর এবং কোরআন সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা বলার এবং শোনার যে রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা দেখেছেন আমাদের তাফসীরুল কোরআন মাহফিলের সকল আলোচক বৃন্দের নামের সাথে বিষয়বস্তু দেওয়া আছে। আমার আলোচনার বিষয়বস্তু হল পরকাল ও কবরের আজাব। আলহামদুলিল্লাহ, এটি বোঝা যায় যে এই এলাকার যুব সমাজ অনেক বুদ্ধিমান এবং জ্ঞানী যুব সমাজ। আমরা দোয়া করি এই যুব সমাজকে আল্লাহ রাব্বুল আলামিন শাবাবে মদিনার মতো, সেই মদিনার যুব সমাজের মতো আল্লাহ পাক যুব সমাজ বানিয়ে দিন। আল্লাহ পাক এই যুব সমাজকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, অপরাধ মুক্ত এক সুন্দর সালেহীন যুব সমাজ বানিয়ে দিন। কারণ আমাদের দেশে যেই তাফসীরুল কোরআন মাহফিল হয়, ওয়াজ মাহফিল হয়, কোনো বিষয়বস্তু থাকে না, বক্তার যেখান থেকে যা মনে চায়। কিছু আমেরিকা থেকে, কিছু লন্ডন থেকে, কিছু ইউরোপ থেকে, কিছু অস্ট্রেলিয়া থেকে, শেষে ঘুরে ইন্ডিয়া, তারপরে ইরান, তারপরে বাংলাদেশ, মাহফিল শেষ। কোরআন এবং সুন্নার সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই। কোরআন সুন্নার পরিবর্তে শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন, ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন, আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন, এরকম বিভিন্ন দেশের বিভিন্ন কবি সাহিত্যিক ফরমাইছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি ফরমাইছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফরমাইছেন, সেটার কোনো আলোচনা নাই। আলহামদুলিল্লাহ, এই যুব সমাজ এইভাবে বিষয় ঠিক করে দিয়েছেন যে এই বিষয়ের উপরে কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক বক্তা অল্প কথা বলবেন, কিন্তু কোরআন সুন্নাহ থেকে আলোচনা করবেন। সারা রাত বয়ান শোনার চাইতে অল্প কিছুক্ষণ যদি কোরআনে কারিম থেকে, সহিহ হাদিস থেকে আমরা বয়ান শুনি, এটা সারা রাত শোনার চাইতেও উত্তম। আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়ের উপরে কোরআনে কারিম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করুন সকলে বলি আমিন। আমরা আমাদের আলোচনায় আসি। ওয়াজ মাহফিলে তাফসীরুল কোরআন মাহফিলের আলোচনা মানে ওয়াজ মানে ক্লাস, এটা হলো আমাদের পরকালের উপরে একটা ক্লাস। সুতরাং ক্লাসে ছাত্র শিক্ষকের যে ভূমিকা, সেই ভূমিকায় ক্লাস নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাদান পদ্ধতি অনুসরণ করে আমাদেরকে ক্লাস নিতে হবে। আমাদের এখন অনেক স্কুলে দেখা যায় একটা বাণী লেখা থাকে, হেডমাস্টারের রুমে, প্রিন্সিপালের রুমে দেখা যায় একটা বাণী লেখা থাকে, যেই বাণীটা যে একজন অমুসলিম তার ছেলেকে তার ছেলের শিক্ষকের কাছে একটা চিঠি পাঠিয়েছিলেন, এই চিঠিটাকে অনুকরণীয় হিসাবে সব জায়গায় লটকায় রাখা হয়। স্কুলের টিচার, মাদ্রাসার টিচার যারা আছেন তারা বলতে পারবেন কার উপদেশ? আব্রাহাম লিংকন। আব্রাহাম লিংকনের উপদেশ সব জায়গায় এখন লেখা থাকে, অথচ আল্লাহর জমিনে আল্লাহ পাক সমগ্র মানুষের জন্য, সমগ্র জিনের জন্য, সমগ্র মাখলুকাতের জন্য একজন মানুষকে মুআল্লিম বানিয়ে, শিক্ষক বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, যিনি বলেছেন বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়াতে এসেছি মুআল্লিম হয়ে, শিক্ষক হয়ে। তিনি কে? ওরে প্রথমে কথা বলে না, মনে কষ্ট নিছেন নাকি? বললাম যে টিচিং পদ্ধতিতে জিজ্ঞেস করলে কথা বলতে হবে, না হয়তো আমি মনে করবো আপনারা আমার কথা বুঝতেছেন না, বা ঘুমাইতেছেন, বা অসন্তুষ্ট হয়েছেন, এই জন্য যেটা জিজ্ঞেস করি একটু বলার চেষ্টা করবেন। আবার মনে কষ্ট নিয়েন না যে আবার জিজ্ঞেস করে কেন, আমরা নিরিবিলি শুনব। বলতেছি পৃথিবীতে মুআল্লিম হিসেবে এসেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন মুআল্লিম। তার কত সুন্দর সুন্দর উপদেশ, সুন্দর সুন্দর বাণী, সেগুলো আমাদের স্কুল, কলেজ, মাদ্রাসায়, অফিসে স্থান পায় না। আব্রাহাম লিংকনের কথাগুলো সব জায়গায় স্থান পায়। কোথায় আরো বাংলাদেশের মতো একটা মুসলিম দেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মুআল্লিম, তার একটা শিক্ষাদান পদ্ধতি ছিল, তালিমের পদ্ধতি ছিল। সাহাবাই কেরামদেরকে তিনি মাঝে মাঝে কিছু জিজ্ঞাসা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কাকে বলে, গীবত কি জিনিস? জিজ্ঞেস করার দরকার কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজে বলে দিতে পারতেন, পারতেন না যে এটাকে এটাকে গীবত বলে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাদান পদ্ধতিটা দেখেন, প্রথমে জিজ্ঞাসা করছেন আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কাকে বলে, গীবত কি জিনিস? সাহাবায়ে কেরামের উত্তরটা দেখেন, সাহাবায়ে কেরাম গীবত সম্পর্কে কিছু না কিছু জানেন, কিন্তু কেউ নিজের থেকে ধারণা করে কোনো উত্তর দেন নাই। সাহাবায়ে কেরাম বলে উঠেছেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে ভালো জানেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেন, সাহাবায়ে কেরাম কিন্তু চুপ করে থাকেন নাই, কথা বলছেন তো, কে বলেন যেন কথা বলতে হবে। সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। কোন ভাইয়েরা বর্তমানে আমাদের সম্মানিত ভাইয়েরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির নাজির প্রমাণ করার জন্য এই কথাটা ব্যবহার করে যে সাহাবায়ে কেরাম বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ ভালো জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই ব্যাপারে ভালো জানেন। তাহলে বোঝা যায় আল্লাহ যেমন হাজির নাজির, আল্লাহ রাসূল ওরা বলে, আল্লাহ যেমন আলেমুল গায়েব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক আলেমুল গায়েব, নাউযুবিল্লাহ। মানে এটা হলো দলিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন জীবিত ছিলেন ততদিন জিজ্ঞাসা করলে বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। কিন্তু নবী সাল্লামের এন্তেকালের পরে সাহাবাই কেরাম এই পরিভাষা ব্যবহার করতেন না, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম বলতেন না, বলতেন ওয়াল্লাহু আলামু বিসসালাম। এই ব্যাপারে সঠিক বিষয়, সঠিক জিনিস আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আল্লাহ রাসূল জানেন, এই কথা বলতেন না। তাহলে সাহাবায়ে কেরামের পরিবেশাটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জীবিত থাকা অবস্থায় এক রকম ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এন্তেকালের পরে আরেক রকম ছিল। এর দ্বারা বোঝা যায় যে সাহাবায়ে কেরাম এই আকীদা পোষণ করতেন না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলামুল গায়ব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাজির নাজির, এটা সাহাবায়ে কেরাম এই আকীদা পোষণ করতেন না। তো আমি যে কথাটা বলতেছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শিক্ষাদান পদ্ধতি, যে নবী সাল্লাম জিজ্ঞাসা করলেন গীবত কাকে বলে, সাহাবায়ে কেরাম বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে দিলেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরা, তোমার ভাই যেই জিনিসটি পছন্দ করেন না সেই জিনিসটি তোমার ভাইয়ের অনুপস্থিতিতে বলা, তোমার ভাইয়ের পিছনে বলা, এটার নাম গীবত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম আসলেন। জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন আখবিরনি আনিল ঈমান, আখবিরনি আনিল ইসলাম, আখবিরনি আনিল ইহসান। মানে এটা হলো একটা শিক্ষাদান পদ্ধতি, এটা একটা মেথডোলজি। এজন্য আমরা যা জিজ্ঞাসা করব একটু কষ্ট করে বলার চেষ্টা করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আমাদের বিষয় আসি। আচ্ছা বলেন দেখি ইমানের আরকান কয়টি? জি দুই একজনে কয়, বাকিরা তো কয় না, বাকিরা মনে হয় এখনো ইমান আনান নাই নাকি? ইমান আনান নাই কে কে দেখি বলে, ইমান যদি নাই আনি তো এখানে আসছি কেন? এক লোক শ্বশুর বাড়িতে গেছে, কথা কয় না, জামাই এখানে চুপ করে থাকে, কিছু জামাই আছে না চুপ করে থাকে, কথা কম বলে, সবার আপত্তি যে জামাই কথা কয় না, জামাই চুপ করে থাকে, কোনো কথাবার্তা বলে না। তো একদিন শ্বশুর বাড়িতে যায়, বাড়ি থেকে মা শিখাই দিছে যে বাবা শ্বশুর বাড়িতে গেলে কিছু কথাবার্তা তো বলতে হয়, শাশুড়ির সাথে একটু কথা বলতে হয়, শালা সম্বন্ধের সাথে একটু কথা বলতে হয়, সবার সাথে একটু কথা বলতে হয়, এইভাবে চুপ করে বসে থাকলে তো সবাই বলবো জানা এটা আবা গোবা, এটা মদন, এটা আবুল, এটা কিচ্ছু জানে না, একটা কথা বলবা। এখন শ্বশুর বাড়ি যেতে যেতে চিন্তা করে আরে কি কথা বলবো, কিছু তো কথা বলতে হবে আজকে। তো শাশুড়ির জিজ্ঞেস করতেছে, শাশুড়ি আসছে সালাম দিছে, সালাম দেওয়ার পরে জিজ্ঞেস করে আম্মা আপনার কি বিয়ে হয়েছে? কথা তো একটা বলতে হবে, এই জন্য শাশুড়িকে জিজ্ঞেস করে আম্মা আপনার বিয়ে হয়েছে? কয় বেটা আমার যদি বিয়ে না হইতো তুই বিয়ে করছ কারে? আমার মেয়ে হইলে কোথা থেকে, তুই বিয়ে করলি কারে যদি আমার বিয়ে না হয়? এখন বলে ইমানে যদি না আনতাম তা আপনার সামনে এখানে মা বলে আসছি কেন? ইমানের টানেই তো এখানে আসছি, ইমান যদি না থাকতো এখানে যদি কইতো যে আজকে এই শীতের মধ্যে বসে দেখবা 10,000 টাকা করে দিব তাও তো আসতেন না, কি বলেন? এখানে আসছি তো ইমানের টানে, ইমান আছে বলেই, না হয়তো এখানে আসার প্রশ্নই ছিল না। তাহলে আলহামদুলিল্লাহ ইমান সবার আছে ইনশাআল্লাহ, তবে আছে কিনা একটু যাচাই বাছাই করতে হবে আর। তবে আলহামদুলিল্লাহ আমরা সবাই ইমানদার, আমরা সবাই মুমিন। তাহলে ইমানের আরকান কয়টি বলেন আবার? আচ্ছা তো ত্রিমোহনীতে 5টা হইলো কেমনে? সারা দুনিয়াতে 6টা, এখানে একটা কমে গেছে, কারণ কি? জি এটা মেরিন জিন জিরা এক ভাই বলতেছে, দুনিয়ার সব জায়গায় আরকানুল ইমান কয়টা? 6টা। তাহলে একটা হয়তো ভুলে গেছেন বা শীতের কারণে একটা মিস্টেক হয়ে গেছে, কি বলেন? আরকানুল ইমান হলো কয়টা মনে রাখবেন? 6টা। ইমানের রুকন হলো 6টি। জিব্রিল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন আখবিরনি আনিল ইমান, আমাকে ঈমান সম্পর্কে একটু ধারণা দিন, ঈমান সম্পর্কে একটু বর্ণনা দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির وَأَن تُؤْمِنَ بِالْقَدَرِ خَيْرِهِ وَشَرِّهِ জিব্রিল আলাইহিস সালাম বললেন, সাদাকতা, আপনি একেবারে সঠিক কথাটা বলছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ঈমান বলতে ছয়টা জিনিসের কথা বলছেন। এক নম্বরে বলছেন, আন তুমিনা বিল্লাহ, ঈমান আনতে হবে আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি, মালাইকা মানে মাশাআল্লাহ সবে জানে, একটু বলতে ভুল হয়েছে আর, কিন্তু আমরা সব জানেন। দুই নম্বর হলো কি, ফেরেশতাদের প্রতি ঈমান। তিন নম্বর হলো, ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাব সমূহের উপরে ঈমান। চার নম্বর হলো, ওয়া রুসুলিহি, আল্লাহর রাসূলদের উপরে ঈমান। পাঁচ নম্বর হলো, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপরে ঈমান। ছয় নম্বর হলো, ওয়া আনতুমিনা বিল কাদারে খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো এবং মন্দের উপরে ঈমান। তাহলে কয়টা হয়েছে? ছয়টা, তবে বাংলাদেশে সাতটা। বাংলাদেশে কয়টা দেখেন? কোরআন সুন্নাহ আরকানুল ঈমান হলো ছয়টা, বাংলাদেশে হয়েছে কয়টা? সাতটা। ত্রিমোহনীতে হয়েছে কয়টা? পাঁচটা। কোরআন সুন্নাহর মূল আরকান হলো ছয়টা, কিন্তু বাংলাদেশের বই পুস্তকে দেখবেন লেখা আছে কয়টা? সাতটা, আরেকটা বেশি আছে। বেশিটা কি বলেন দেখি? ওয়াল বাসে বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরুত্থান, মৃত্যুর পরে আবার কবরের থেকে উঠা, এটা ইয়াউমুল আখির, যেটা পাঁচ নম্বরে, যেটা সেটার একটা অংশ, সেটার একটা পার্ট। এজন্য মানে পাঁচ নম্বরে যেটা পরকাল, ইয়াউমে আখির, এটা বিশ্বাস করলে ওয়াল বাসে বাদাল মাউত চলে আসে। এজন্য যেই হাদিসে ওয়াল বাসে বাদাল মাউত আছে, সেই হাদিসে ইয়াউমুল আখির নাই, আর যেই হাদিসে ইয়াউমুল আখির আছে, সেই হাদিসে ওয়াল বাসে বাদাল মাউত নাই। তাহলে আমরা ইমানের রোকন পাইছি কয়টা? ছয়টা। ছয়টার মধ্যে পাঁচ নম্বরটা হলো কি? ইয়াউমুল আখির মানে পরকাল। তাহলে পরকালের উপরে ইমান আনা, এটা ছয়টা ইমানের গুরুত্বপূর্ণ রোকনের মধ্য থেকে একটা অন্যতম গুরুত্বপূর্ণ রোকন। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার আসেন ইয়াউমুল আখিরের ভিতরে কয়টা জিনিস অন্তর্ভুক্ত? আমরা রওনা দিছি কোন দিকে বলেন দেখি? আমরা সবাই কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চান না কে কে দেখি? আল্লাহু আকবার, সবাই জান্নাতে যেতে চাই। তাহলে আমাদের গন্তব্যস্থল কোথায়? জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেন, وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ। الله رب العالمين বলেন, وَسَارِعُوا, বান্দা তুমি দৌড়াও, বান্দা তুমি প্রতিযোগিতা করো, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের মাগফিরাতের দিকে, ওয়া জান্নাতিন, জান্নাতের দিকে দৌড়াও, আর দুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের প্রস্থ হলো আসমান আর জমিনের মতো। এবার বুঝে নাও এটার দৈর্ঘ্য কত। প্রস্তর যদি হয় আসমান জমিনের মতো, দৈর্ঘ্য আর বলার দরকার নাই, দৈর্ঘ্য আবার বুঝে নাও। উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের গন্তব্য, আমাদের যাত্রা, আমরা রওনা দিছি কোন দিকে? জান্নাতের দিকে। তো বলে আমরা জান্নাতের দিকে কেন যাইতেছি? জান্নাত কার বাড়ি? জান্নাত কার বাড়ি কথাও জানে না। আমাদের বাপের বাড়ি। কার বাড়ি? বাপের বাড়ি। তা আমরা বাপের ওয়ারিস না? তা বাপের সম্পদ পাবো না? কি বলেন? তা বাপের বাড়িতে যাবো, জান্নাতে যাবো। আমাদের বাপের আমরা ওয়ারিস, সুযোগ্য সন্তান আমরা। তাহলে আল্লাহ পাক জান্নাত আমাদের জন্য রাখছেন, জান্নাত আমাদের বাপের বাড়ি, আমরা রওনা দিছি জান্নাতের দিকে। কিন্তু সেই জান্নাতে পৌঁছতে হলে মাঝখানে, দুনিয়া আর জান্নাতের মাঝখানে সাতটা স্টেশন আছে। কয়টা স্টেশন? সাতটা। এখানে দুনিয়া, ওখানে জান্নাত, মাঝখানে স্টেশন আছে কয়টা? সাতটা। মনে রাখবেন, এই সাতটি স্টেশন অতিক্রম করলে এরপরে জান্নাত পাওয়া যাবে। দুনিয়া থেকে যাওয়ার পরে এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর, পাঁচ নম্বর, ছয় নম্বর, সাত নম্বর স্টেশন অতিক্রম করার পরে আট নম্বর স্টেশনের নাম জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে পাড়ি দিতে হবে ছয়টা, সাতটা স্টেশন। এই সাতটা স্টেশনের নাম হলো আখেরাত, পরকাল। এই সাতটা ভয়ঙ্কর স্টেশন, আরামের স্টেশন না। এই সাতটা কঠিন কঠিন ভয়ঙ্কর আজাবের স্থান হলো এই সাতটা স্টেশন। এই সাতটা স্টেশন যদি পাড়ি দিতে পারি, তাহলে রাব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন জান্নাত। আর যদি এর মাঝখানে কোন এক স্টেশনে যদি ধরা খাই যাই, কোন এক স্টেশন যদি পাড়ি দিতে না পারে, তাহলে আমাদের স্থান জান্নাত না হয়ে হয়ে যাবে জাহান্নাম। তাহলে এবার স্টেশনগুলোর নাম শুনি। এক নম্বর স্টেশনের নাম হলো কবর। এক নম্বর স্টেশনের নাম পরে আবার জিজ্ঞাসা করব, মনে রাখবেন। এক নম্বর স্টেশনের নাম হলো কবর। দুই নম্বর স্টেশনের নাম হলো আন-নাফখা ওয়াল বাস, মানে পুৎকার এবং পুনরুত্থান। এটা হলো দুই নম্বর স্টেশন। তিন নম্বর স্টেশনের নাম হলো হাসর। তিন নম্বর স্টেশনের নাম হাসর। চার নম্বর স্টেশনের নাম হলো আল হাউস। চার নম্বর স্টেশনের নাম হাউস। হাউস মানে হাউজে কাউসার। পাঁচ নম্বর স্টেশনের নাম হলো আল হিসাব ওয়াল জাযা, হিসাব এবং প্রতিদান। ছয় নম্বর স্টেশনের নাম হলো আল মিজান। ছয় নম্বর স্টেশনের নাম মিজান। সাত নম্বর স্টেশনের নাম হলো আস-সিরাত, ফুলসিরাত যেটাকে আমরা বলি। তাহলে স্টেশন কয়টা? সাতটা। এই পুলসেরা পাড়ি দিতে পারলে, সাতটা অতিক্রম করতে পারলে, ওই পারে গেলেই আমাদের বাপের বাড়ি জান্নাত। কিন্তু যদি পারতে না পারেন, আপনাদের এখান থেকে সেতু একটা আছে না, কি বলেন, মাঝখানে আসলে কাঁপা শুরু হয়, এইরকম একটা সেতু পার হইলে ওই পারে গেলে জান্নাত। এখন যদি সেতু পাড়ি দিতে না পারে, তাহলে জান্নাতে যাওয়া যাবে না। স্বপ্নই থাকে যে জান্নাতে যাওয়া, কিন্তু জান্নাতে যাওয়া সম্ভব হবে না। তাহলে আবার আমরা সাতটা স্টেশনের বর্ণনা দিই, স্টেশন গুলো কেমন। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো স্টেশনকে একসাথে নাম দিয়েছেন আখেরাত। স্টেশনের আগে যেখান থেকে যাত্রা শুরু, এটার নাম দিয়েছেন হায়াত দুনিয়া। এটা হলো দুনিয়া, এটা হলো তুচ্ছ জিনিস। দুনিয়া মানে ধনবন, তুচ্ছ জিনিস, অদামি জিনিস, যেটা দাম নাই, মূল্যহীন জিনিস। আর আখেরাতটা হলো অত্যন্ত দামি, অত্যন্ত মূল্যবান। আদম আলাইহিসসালাম থেকে শুরু করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, সকল আসমানি কিতাবের ভিতরে রাব্বুল আলামিন এই আয়াতটা দিয়ে দিয়েছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। সুবহানাল্লাহ, কোন সূরার আয়াত? মাশাআল্লাহ, গাশিয়ানা সূরাল আলা, সূরা আল আলা আয়াত। আমাদের সম্মানিত ইমাম সাহেবরা, খতিব সাহেবরা বেশি বেশি তেলাওয়াত করে, এজন্য বিশেষ করে জুমা ঈদের নামাজ, এজন্য শুনতে শুনতে আমাদের মুখস্থ হয়ে গেছে। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বান্দা তোমাদের অভ্যাস হলো তোমরা দুনিয়াটাকে বেশি প্রাধান্য দাও, দুনিয়াটাকে অগ্রাধিকার দাও। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাতটা হলো তোমাদের জন্য অনেক অনেক বেশি কল্যাণকর এবং বেশি স্থায়ী। সুবহানাল্লাহ, আখিরাত হলো দীর্ঘমেয়াদী, দীর্ঘ সময়ের ব্যাপার, দুনিয়াটা হলো অল্প সময়ের ব্যাপার। কিন্তু তোমরা দুনিয়াটাকে মনে করে বসছো এটাই স্থায়ী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে হাত দিয়ে বললেন, ও আব্দুল্লাহ ইবনে ওমর, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব। আব্দুল্লাহ ইবনে ওমর, দুনিয়ার মধ্যে এমন হয়ে যাও যেন তুমি একজন মুসাফির, একজন প্রবাসী। সুবহানাল্লাহ, দুনিয়ার মধ্যে এমন ভাবে জীবন যাপন করো যেন তুমি একজন প্রবাসী, তুমি একজন মুসাফির। মুসাফির যখন সফরে বের হয়, মুসাফিরের চিন্তা থাকে বোঝাটা, ব্যাগটা বেশি বড় করা যাবে না, এটার যত হালকা রাখা যায়, যত ছোট রাখা যায়, যেই জিনিস একেবারে না হইলেই নয়, ওই জিনিসগুলাই শুধু আমরা ব্যাগের মধ্যে রাখি, এর বাহিরে অতিরিক্ত বিনা দরকারি কোনো জিনিস ব্যাগের মধ্যে লই না। আরাফার ময়দানে হজের দিন শুধু খাবার আর খাবার, খাবার আর খাবার আসতেই থাকে, আসতেই থাকে। আল্লাহর কোন বান্দা খাবার খালি সংগ্রহ করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে। কয় সামনে মুজদালিফা আছে, মিনা আছে, গেলে খাওয়া যাবে। যখন আরাফার থেকে মুজদালিফার দিকে রওনা দিছে, কিছু দূর হাঁটি আসার পরে নিজেই হাঁটতে পারে না, কি খাবার আলগাইব, খাবার সব রাস্তার মধ্যে ফেলে দিয়ে এবার নিজেই হাঁটতে পারে না। এরকম প্রতি বছর হজের মধ্যে দেখি যে কত ভাই ব্যাগ এমত করে খাবার লইছে, কিছু দূর আসি আর আলগাইতে পারে না, এবার খাবার পালাই দিই, কোন রকম নিজে হাঁটি আসতে পারে কিনা এটা চেষ্টা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর, দুনিয়ার মধ্যে তুমি একজন মুসাফিরের মতো হয়ে যাও, একজন প্রবাসের মতো হয়ে যাও, দুনিয়াটাকে তুমি স্থায়ী জায়গা মনে করিও না। পাইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ ওয়াইজা আসবাতা ফালা তানতাজিরিল মাসা, সকালবেলা যখন তুমি ঘুম থেকে উঠবা সন্ধ্যা পর্যন্ত তুমি অপেক্ষা করিও না, মানে সন্ধ্যা পর্যন্ত তুমি বেঁচে থাকবা এই ধারণা পোষণ করিও না। সন্ধ্যাবেলা যখন তুমি পৌঁছবে সকাল পর্যন্ত বেঁচে থাকবা দুনিয়াতে এই ধারণা করিও না। কিন্তু আমরা মনে করি কি সকালবেলা, আমি আরো 50 বছর বাঁচব, এত তাড়াতাড়ি মৃত্যু আসবে নাকি? দুনিয়াটা হলো এরকম, কত মানুষ সন্ধ্যাবেলা জমিনে ছিল, সন্ধ্যাবেলায় নামাজ পড়ছে, খাওয়া দাওয়া করছে, সকালবেলায় আখেরাতে চলে গেছে। কত মানুষ সকালবেলা দুনিয়াতে ছিল, সন্ধ্যাবেলা আখেরাতে চলে গেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ঈদের দিনে সন্তান সন্ততির জন্য কোনো খাবার কিনতে পারেন নাই, কাপড় চোপড় কিনতে পারেন নাই, একজন সাহাবী পরামর্শ দিলেন, ও আমিরুল মুমিনিন, আপনি একটা কাজ করতে পারেন, আগামী মাসের বেতনটা আপনি বাইতুল মাল থেকে নিয়ে নিতে পারেন, অগ্রিম নিয়ে আপনি সন্তান সন্ততির জন্য আপনি কিছু খাদ্য সামগ্রী কাপড় চোপড় কিনতে পারেন, চাটা। তাহলে আপনি একটু অগ্রিম নিয়ে নেন, আপনি অগ্রিম নিয়ে কিছু খাবার কিনেন, কিছু কাপড় চোপড় কিনেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উকবা ইবনে আমের আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন। উকবা ইবনে আমের আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অর্থমন্ত্রী, অর্থমন্ত্রীর কাছে চিঠি পাঠাইলেন। অর্থমন্ত্রী চিঠি পাওয়ার পরে উল্টা আরেকটা চিঠি পাঠাইলেন আমিরুল মুমিনিনের কাছে। চিঠির মধ্যে লিখে দিলেন, ও আমিরুল মুমিনিন, আগামী মাসের বেতন আপনারে বাইতুল মাল দিতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার পক্ষ থেকে একটা জামানতনামা আমার কাছে পাঠিয়ে দিন, আগামী মাসে আপনি জমিনে বেঁচে থাকবেন, এরকম একটা জামানতনামা দেন, আমি আপনাকে আগামী মাসের বেতন দিয়ে দিব। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওই চিঠি পেয়ে কান্না শুরু করলেন। আসলে তো ঠিক কথা বলছে, আমি আগামী মাসে বেঁচে থাকবো এই নিশ্চয়তা আমাকে কে দিল, আমি আগামী মাসের অগ্রিম বেতন কেমন করে নিতে পারি এটা তো আমার জন্য ঠিক নয়। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াটা হলো একেবারে প্রবাসীর মতো, মুসাফিরের মতো জীবন, কিন্তু আখেরাতটা হলো স্থায়ী। আখেরাতটাকে অগ্রাধিকার দেওয়া, দামি জিনিস। দুনিয়াটাকে আল্লাহপাক চিত্রায়ণ করেছেন এইভাবে, এলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন, জেনে রাখো দুনিয়ার জীবনটা হলো খেলাধুলার মতো। খেলাধুলার মধ্যে যেমন মানুষ চব্বিশ ঘন্টা থাকে না, দুনিয়ার মধ্যেও মানুষ স্থায়ীভাবে থাকে না। খেলাধুলা শেষে যেমন মানুষ বাড়িতে ফিরে আসে, দুনিয়া থেকেও মানুষ তার আসল বাড়ি আখেরাতে ফিরে যায়। আল্লাহ বোন, দুনিয়াটা হলো একেবারে তুচ্ছ জিনিস, এটা কোনো দামি জিনিস না, এটার তেমন কোনো দাম নাই। ওয়াজিনাতুন, দুনিয়াটা হলো সুশোভিত করা জিনিস, দেখতে উপরে অনেক সুন্দর লাগে, ভিতরে তো সুন্দর না, উপরে পিটপাট, ভিতরে সদরঘাট। ওয়া তাফাখুরুম বাইনাকুম, দুনিয়াটা হলো একজনের সাথে একজনের ফখর করার জায়গা, গর্ব করার জায়গা। ওয়া তাকাথুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, দুনিয়াটা হলো সন্তান সন্ততি এবং মাল সম্পদের কার থেকে কার বেশি হবে এই প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার জায়গা। তাহলে এই দুনিয়াটা হলো এরকম, আসল জায়গা হলো, আসল ঠিকানা হলো আমাদের কোথায়, আখেরাত এবং জান্নাত। আচ্ছা, এবার প্রথম স্টেশনে আসি। প্রথম স্টেশনের নাম কি? কবর। কবর কি খুব আনন্দের জায়গা, খুব সুন্দর জায়গা নাকি কঠিন এক ভয়াবহ জায়গা? তার নাম হলো কবর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউলা আন তাদাফানু দাআউতুল্লাহ আযজা ওয়া জাল্লা, আমি যদি আমার উম্মতদেরকে দাফন করা বন্ধ করে দেওয়ার আশঙ্কা না করতাম, আমি আমার আল্লাহর কাছে দোয়া করতাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাদেরকে কবরের আযাবটা দেখাই দেন, অর্থাৎ কবরের আযাবটা যদি তোমাদেরকে দেখানো হয়, তোমরা জীবনে কোনোদিন মানুষকে কবর দিবে না, এই জন্য আমি কবরের আযাবটা তোমাদেরকে দেখাইতে আল্লাহর কাছে দোয়া করি না। একবার যদি তোমাদেরকে কবরের আযাবটা দেখানো হইতো, তোমরা জীবনে কোনো মানুষের কবর দিতা না। তাহলে বোঝা যায় কবর এক কঠিন জায়গা, সাংঘাতিক জায়গা। কবরের মধ্যে কোন মানুষকে রাখার সাথে সাথে দুজন ফেরেশতা এসে হাজির হন। কয়জন আসে? এদের নাম কি? মুনকার ওয়া নাকির। এই দুজন ফেরেশতা হলো আসওয়াদানে আজরাকানে, দুজন ফেরেশতা হলো কুচকুচে কালো, চোখগুলা হলো নীল বর্ণের, কবরটা হলো অন্ধকার। কবরের মধ্যে লাখ কয়টা থাকে? কত পাওয়ারের? তাহলে গভীর অন্ধকার এক কবরে ফেরেশতা গুলো কিরকম? আসওয়াদানে কুচকুচে কালো, আজরাকানে চোখ গুলা নীল বর্ণ বিশিষ্ট। অন্ধকার কবরে আপনি একা একা, আপনার আশেপাশে কেউ নাই। অন্ধকার কবরের মধ্যে যখন দুজন ফেরেশতা দেখবেন, দুইজনেই কুচকুচে কালো কিন্তু চোখ গুলা হলো নীল বর্ণের, কেমন ভয়ের পরিবেশ, কেমন আতঙ্কের পরিবেশ। কবরস্থান দিয়ে এখন হাঁটি যাইবেন মাহফিলের পরে, মাত্র এখনো রাত বেশি হয় না, ধরুন 12টার সময় হাঁটি যাইতেছেন। কবরস্থানের পাশ দিয়ে যখন যায়, আল্লাহর বান্দারা আয়াতুল কুরসি পড়তে পড়তে শেষ, কত রকমের দোয়া পড়তে পড়তে শরীর বন করে, কত কিছু করে, তারপরেও যদি কবরস্থান দিয়ে হাঁটার সময় কোনো কারণে বাস একটা আরেকটার সাথে লেগে একটু আওয়াজ করে উঠছে, লাফ মেরে আল্লাহর বান্দা তিন হাত উপরে উঠে, কি বলেন ওটারা, একটু খালি কোনো কারণে নড়াচড়া হয়েছে কবরস্থানে, বাস অবস্থা সাংঘাতিক। তাহলে দুনিয়ার মধ্যে যদি এরকম অবস্থা হয়, কবরের ভিতরে আমার আশেপাশে কেউ নাই, একা একা অন্ধকার কবরে, এমন সময় দুজন ফেরেশতা এরকম অবস্থা, দুজন ফেরেশতা এসে ফায়ুকাইদানিহি, আল্লাহর বান্দারে আমরা রেখে আসি সোয়াই, ওই ফেরেশতারা এসে বসাই নে, কি করে বসা, এই মিয়া শুই থাকি ওরা বসো, বাস দুইজনে তুলি আবার বসাইছে। বসানোর পরে আল্লাহর বান্দাকে তারা প্রশ্ন করতে থাকে, জিজ্ঞাসা করতে থাকে, মা রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আল্লাহর বান্দা যদি দুনিয়াতে এই তিন উসুলের উপরে, ইমানের তিন উসুলের উপরে যদি আমল করে, বিশ্বাস করে, ইমান তো যদি শিরক মুক্ত তাওহিদি ইমান নিয়ে যেতে পারে, আমলটা যদি বেদাত মুক্ত সুন্নতি আমল নিয়ে কবরে যেতে পারে, আল্লাহর এই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের উত্তরে সাবেত রাখবেন। সুবহানাল্লাহ, এই প্রশ্নগুলোর উত্তরে আল্লাহ পাক যদি সাবেত না রাখেন, আল্লাহর কোন বান্দা বান্দির পক্ষে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া, যত দুনিয়া থেকে মুখস্থ করে যান, অথবা যদি ফিসাই বুজুরে একটা টেলিফোন লাগাই দেন, মানে কবরস্থানে উপরের থেকে একটা মোবাইল বা টেলিফোন সংযোগ দিয়ে কবরের ভিতরে মাইয়াতের সাথে লাগাই রেখেছে, উপরের থেকে প্রশ্নের উত্তর বলে দিব, উত্তর বাইরেব, উত্তর বাইরেব না, উত্তর জবান থেকে বাইরে হইতে হইলে আল্লাহ পাক সাবেত রাখতে হবে। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াতে বলছেন, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক ঈমানদারদেরকে দুনিয়ার জীবনে এবং আখিরাতে একটা কওলে সাবিত দিয়ে আল্লাহ পাক সাবিত রাখবেন। সুবহানাল্লাহ, যদি ঈমানদার বিশুদ্ধ ঈমানের অধিকারী হয়, তাওহীদি ঈমানের অধিকারী হয়, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাবিত রাখবেন। যদি প্রশ্নের উত্তরে সাবিত থাকা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? পাঁচটা নগদ, বাকিগুলা পরবর্তীতে। আর যদি প্রশ্নের উত্তর যদি দেওয়া না যায়, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে পাঁচটা আযাব নাজিল করবেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের শেষ বৈঠকে বসতেন, চারটি জিনিস থেকে আল্লাহর কাছে পানা চাইতেন। তার মধ্যে এক নম্বরটা হলো আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ আপনার কাছে আযাবে কবর থেকে পানা চাই। আযাবে কবর মারাত্মক কঠিন জিনিস। আচ্ছা, প্রশ্নের উত্তর সঠিকভাবে আলহামদুলিল্লাহ দিয়ে দিছি। তখন আল্লাহ পাক পাঁচটা নগদ পুরস্কার দিবেন। এক নম্বর পুরস্কার হল আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই ফেরেশতাদেরকে ডেকে বলবেন, আমার এই বান্দা দুনিয়া থেকে আসার সময় আমার বান্দাকে অল্প দামে কিছু কাপড় পরাই দাফন করে গেছে, কিন্তু আমার এই বান্দা ইমানদার বান্দা, অনেক দামি বান্দা, অনেক মূল্যবান বান্দা। আমার বান্দার এই পোশাকটা শরীরের থেকে খুলে ফেলে আফরিশু আলবিসু হুমিনাল জান্না, আমার বান্দারে জান্নাতের বিছানা, আমার বান্দারে জান্নাতের লেবাস পরাই দাও। সুবহানাল্লাহ। এক নম্বরে চলে আসবে কি? জান্নাতের লেবাস, জান্নাতের পোশাক চলে আসবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার এই বান্দারে নিচে কোনো বিছানা দে নাই, কিছু দে নাই, সাধারণ মাটির মধ্যে শোয়ায় রেখে দুনিয়ার মানুষ চলে গেছে। আমার এই বান্দার কদর অনেক বেশি, এই বান্দা অনেক দামি। আমার বান্দারে আফরিশু হুমিনাল জান্নাহ, জান্নাতের বিছানা এনে দাও, জান্নাতের বিছানা বিছাই দাও। সুবহানাল্লাহ। জান্নাত থেকে বিছানাও চলে আসবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার এই বান্দার জন্য ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে আমার এই বান্দার জন্য একটা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতর থেকে জান্নাতের সুগন্ধি, জান্নাতের পরিবেশ, জান্নাতের গ্রাম গুলো আমার বান্দা কবরে বসে পাইবে। সুবহানাল্লাহ। চার নম্বর নগদ পুরস্কার, ওয়ায়ুফসাহু লাহু ফি কবরিহি, আল্লাহ পাক বলবেন, আমার বান্দারে যে কবরের মধ্যে দিয়ে গেছে কবরটা একেবারে সংকীর্ণ ছোট্ট, ইউফসাহু লাহু মাদ্দা বাসারিহি, এক চোখে যত দূর দেখা যায় এত দূর পর্যন্ত কবরটাকে বড় বানায় দাও। সুবহানাল্লাহ। ওয়া নাযযির লাহু ফীহি, পাঁচ নম্বরে কবরের ভিতরে কোনো লাইট দে নাই, আলো দে নাই, আমার বান্দাটা অন্ধকারে থাকবো কিভাবে? ওয়া নাযযির লাহু ফীহি, আমার বান্দার কবরে নূরের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। আমরা দেখি আমাদের দেশে অনেক কবরে কবরের উপরে মোমবাতি জ্বালা, দেখছেন? তাহলে বোঝা যায় হুজুর মনে রাত্রে উঠলে চোখে দেখে না, এজন্য মোমবাতি জ্বালায় রাখে, যাতে হুজুর উঠলে একটু দেখতে পারে, নাকি? না হয় মোমবাতির সেখানে দরকার টাকা, মোমবাতি তো অগ্নি পূজারীদের কাজ, মোমবাতি অগ্নি পূজারীদের কাজ। এখনো দেখবেন মুশরিকেরা, অমুসলিমেরা যে কোনো পূজা করুক, যে কোনো কিছু অনুষ্ঠান করুক, দেখবেন বাতি জ্বালায় রাখে, আগুন জ্বালায় রাখে। আগুন এটা অগ্নি পূজারীদের আবাদত, এটা কবরস্থানে আসবে কেন? কারণ আর আল্লাহর ওলীর তো কোনো উপরে কোনো বাতির দরকার নাই, আলোর দরকার নাই, তার কবরে আলোর দরকার। আর আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে নূরের ব্যবস্থা করে দিবেন যদি ইমানদার হয়। উপরে আলোর কোনো দরকার নাই, উপরে মশারি দেওয়া হয়, মনে হয় হুজুরের মশা কামড়াইব। কে হুজুরের মশা কামড়ানোর সম্ভাবনা আছে? তো মশায় যদি কামড়ানোর সম্ভাবনা না থাকে, মশারির দরকার থাকে, তাহলে পুরস্কার নগদ কয়টা? পাঁচটা। আল্লাহর যে বান্দা প্রশ্নের উত্তর দিতে পারে নাই, বিশুদ্ধ ঈমান নিয়ে কবরে যায় নাই, বিশুদ্ধ সুন্নতে আমল নিয়ে কবরে যায় নাই, আল্লাহর এই বান্দা উত্তর দিতে পারবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাথে সাথে পাঁচটা আযাব নেমে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আলবিসুহু মিনান নার, এই লোকের জাহান্নামের লেবাস পরায় দাও, জাহান্নামের বিছানা এনে দাও, জাহান্নামের দিকে একটা দরজা খুলে দাও, জাহান্নামের উষ্ণতা এবং বিষাক্ততা পেতে থাকবে। তার কবরটাকে এমন সংকীর্ণ করে দাও, যাতে এক পাজরের হাড় আরেক পাজরের ভিতরে ঢুকে যায়। তার কবরে কোনো আলোর ব্যবস্থা নাই, কবরে শুধু জুলুমাত আর জুলুমাত। এই পাঁচটা তো আসছে, এরপরে শুরু হবে যেই মানুষটা প্রশ্নের উত্তর দিতে পারলো তাকে ফেরেশতারা বলবেন নাম, ঘুমাই থাকো বান্দা, জান্নাতের পোশাক দেওয়া হয়েছে, জান্নাতের বিছানা দেওয়া হয়েছে, জান্নাতের দিকে দরজা খুলে দেওয়া হয়েছে, কবর প্রশস্ত বানাই দেওয়া হয়েছে, কবরের মধ্যে নূরের ব্যবস্থা করা হয়েছে, সুতরাং এবার তুমি ঘুমাই থাকো। তখন আল্লাহর বান্দা কি বলবো? আল্লাহর বান্দা বান্দি বলে উঠবে, আমি ঘুমাবো না, আমি একটু আমার আহালের কাছে যাইতে চাই, আমি একটু আমার ছেলে মেয়েদের কাছে যাইতে চাই। কেন? ফেরেশতারা ছেলে মেয়েদের কাছে কি দরকার? আমাকে আমার রব্বুল আলামিন এতগুলা নিয়ামতের ব্যবস্থা করেছেন, আমার জান্নাত থেকে এত জিনিস এসে গেছে, এই খবরটা একটু আমার পরিবার পরিজনকে বলে আসি। সুবহানাল্লাহ, আমি যে কবরে এত নিয়ামত পাইছি এটা একটু আমার আহালকে বলে আসি, সবারে জানাই আসি। ফেরেশতারা বলবে এটা এমন এক জগৎ, এখানে আসলে আর যাওয়া যায় না। নাম কানাও মাতিল আরুস, নতুন বর নতুন বধু যেভাবে ঘুমাই থাকে কিয়ামত পর্যন্ত তুমি এইভাবে ঘুমাই থাকো। সুবহানাল্লাহ, বাড়িতে যাওয়ার আর দরকার নেই, এখানে জান্নাতি লেবাসে জান্নাতি পোশাকে জান্নাতি বিছানায় ঘুমাই থাকো। আল্লাহ পাক আমাদেরকে এই নিয়ামত পাওয়ার তৌফিক দান করুন সকলে মিলে, আমিন। আর এক দিকে আরেক গ্রুপ থাকবে যারা প্রশ্নের উত্তর দিতে পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ফেরেশতাদের হাতের মধ্যে একটা লোহার হাতুড়ি থাকবে, বিমাতারিকিম মিন হাদিদ, অন্য হাদিসে এসেছে মারজাবাতুন মিন হাদিদ, একটা লোহার হাতুড়ি থাকবে, হাতুড়িটা এমন লাউ দুরিবা বিহা আলা জাবানিন লা সারা তুরাবা, এই হাতুড়ি দিয়ে যদি কোন পাথরের পাহাড়ের উপরে আঘাত করা হয় ওই পাথরের পাহাড় ভেঙ্গে চুরে বালুতে রূপান্তর হয়ে যাবে। এই ধরনের বিশাল এক হাতুড়ি তাদের হাতে থাকবে, এই হাতুড়ির দ্বারা একজন আঘাত করবে আরেকজন ছিন্ন ভিন্ন হওয়ার পরে আবার একত্রিত করে দিবে। এইভাবে কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে তার আজাব চলতেই থাকবে, চলতেই থাকবে। কি সাংঘাতিক আজাব, কঠিন আজাব। কবরের আজাব বিভিন্ন কারণে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, দুইটা কবরের পাশ দিয়ে, মাররা বিকাবারাইনে, দুই কবরের পাশ দিয়ে দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন ওয়ামা ইউআযযাবানি ফি কাবীর বালা ইন্নাহু কাবীর, কবরের ভিতরে দুজনের আযাব হইতেছে, তারা এমন দুটা গুনার কারণে আযাব হইতেছে যেই দুটা গুনাকে তারা গুনা মনে করত না, বড় গুনা মনে করত না, আসলে এগুলো বড় গুনা। একজনে সব সময় করত ফাকান ইয়ামশি বিন্নামিমা, সবল করে করত সব সময়, একজনের পিছনে একজনকে জগদা লাগাই দিত, মারামারি লাগাই দিত, ফেতনা ফাসাদ লাগাই দিত, সবল করে করত একজন, এই কারণে তার কবরের ভিতরে আযাব হচ্ছে। আরেকজন পাকানালা ইস্তাতুরু মিন বাউলিহি, প্রস্রাব থেকে ঠিকমতো ভালো করে পবিত্রতা অর্জন করত না, প্রস্রাব করত প্যান্ট লাগিয়ে রাখত, পায়জামা লাগিয়ে রাখত, লুঙ্গি লাগিয়ে রাখত, ভালো করে পানি দিয়ে বা টিস্যু দিয়ে বা পরিষ্কার করে পরিচ্ছন্ন হতো না, এই কারণে তার কবরের ভিতরে আজাব হইতেছে। তাহলে আজাবে কবর হক, আজাবে কবর হক সত্য, এটা আকীদার বিষয়। কোন কোন ভ্রান্ত ফেরকা আছে যারা কবরের আজাবকে স্বীকার করে না, কবরের আজাব হক। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আজাবে কবর থেকে হেফাজত করুন, সকলে বলি আমিন। আচ্ছা, এবার দুই নম্বর স্টেশনে আসি। দুই নম্বর স্টেশনের নাম কি আগে বলে দিছি, এবার পরীক্ষা নেওয়া হবে। দুই নম্বর স্টেশনের নাম যে মানে সিংহায় পুৎকার এবং পুনরুত্থান, সিংহের মধ্যে পুৎকার হবে আর পুনরুত্থান হবে। সিংহের পুৎকারটা কয়বার হবে? সিংহের পুৎকার হবে তিনবার। প্রথমবারের নাম হলো নাফখাতুল ফাজা, দ্বিতীয়বারের নাম হলো নাফখাতুস সাক, তৃতীয়বারের নাম হলো নাফখাতুল কিয়াম লিরাব্বিল আলামিন। প্রথমবারের পুৎকারে মানুষের মধ্যে ভীতির সঞ্চার হবে, ভয় পেয়ে যাবে। দ্বিতীয়বারের পুৎকারে সমস্ত মানুষ বেহোশ হয়ে যাবে। তৃতীয়বারের পুৎকারে মাটির নিচে যত মানুষ আছে সমস্ত মানুষ ক্যাম করে ফেলবে, দাঁড়াই যাবে। আল্লাহ পাক কোরআনে কারিমে শত শত আয়াতে এই স্টেশনের বর্ণনা দিচ্ছেন, পুৎকারটা কেমন হবে, মানুষ কিভাবে কবর থেকে উঠতে থাকবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মালাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সুবহানাল্লাহ, জমিনের ভিতরে কম্পন তৈরি হয়ে যাবে, জালজালা তৈরি হয়ে যাবে, জমিন তার পেটের ভিতরে যা কিছু আছে সব বের করে দিবে। মানুষেরা বলা বলি করবে, কি হইল রে হায়াসকে, কি হইল। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সমস্ত খবর সব কিছু সেদিন বর্ণনা করে দিবে। সুবহানাল্লাহ, সব মানুষ মাটির নিচ থেকে উঠা শুরু হয়ে যাবে। এটার নাম বাস, পুনরুত্থান। আর উঠে উঠে কি বলবে? আহারে, আমাদের কবরের ভিতর থেকে কে আমাদেরকে উঠাই দিল? যারা জান্নাতি মানুষ তারা বলবে, আহারে একটু ঘুমাইছিলাম মাত্র, বেশিক্ষণ হয় নাই, এই অল্প সময় পরে কে জাগাই দিল রে আমাদেরকে। আল্লাহর পক্ষ থেকে তখন ঘোষণা হবে, এটাই হলো সেই দিন যেই দিনের ব্যাপারে তোমার রব রহমান ওয়াদা করেছিলেন এবং যুগে যুগে নবী রাসূলেরা যেই দিনের বর্ণনা দিয়েছিলেন তোমাদেরকে, এটাই হলো সেই দিন, এই জন্য তোমাদেরকে কবর থেকে তুলে ফেলা হয়েছে। আচ্ছা, মাটির উপরে মানুষ বেশি না নিচে বেশি? জি, বর্তমানে মাটির উপরে বেশি না নিচে বেশি বলেন দেখি। হ্যাঁ, যদি মারামারি লাগেন উপরের মানুষ আর নিচের মানুষ, জিতবে কারা বলেন দেখি? দুনিয়ার উপরের মানুষ আর নিচের মানুষ, তারা এক গ্রুপ আমরা এক গ্রুপ, জিতবে কে? জি, আরে নিচের গ্রুপ সব বাইরে বা লাগতো না, খালি একজন বাইরে লইব। কবরস্থান থেকে যদি একজন উঠি দাঁড়াইতে পারে বাস, আর মারামারি করা লাগতো না, দেখলে উপরের গুলো এমনি মরে দেব, উঠা লাগে না, খালি একটু নড়াচড়া করলেই তো বেহোশ। সেখানে যদি কবর থেকে উঠতে পারে একজন, তাহলে তো উপরের গুলো এমনি মারা যাবে, তাহলে ওরা একজন আমরা এক লক্ষ, কি বলেন? মাটির নিচের, মাটির ভিতরে, পেটের ভিতরে মাটির, উপরের থেকে জনসংখ্যা বেশি। আদম আলাইহিসসালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ মারা গেছে এরা সব কথা পেটের ভিতরে, মাটির পেটে। আমরা হইলাম মাটির ফিটে, মাটি পেটের গুলার ওজন বহন করতেছে, পিঠের গুলার ওজন বহন করতেছে। সুবহানাল্লাহ, মাটির ওজন দিন দিন বাড়ে না কমে, ভিতরের ওজনও বাড়তেছে উপরের ওজনও বাড়তেছে। প্রতিদিন কত মানুষ দেখেন মাটির পেটে যাইতেছে, কবরে যাইতেছে, আবার প্রতিদিন কত মানুষ পিঠের উপরে আসতেছে। তাহলে প্রতিদিন কিন্তু জমিনের ওজন বাড়তেই আছে, বাড়তেই আছে, বাড়তেই আছে। পেটের ওজনও বাড়তেছে, পিঠের ওজনও বাড়তেছে। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের ময়দানে দুই নম্বর যে স্টেশন, এখানে আমরা সবাই কবরের থেকে কি করব, উঠে যাবো। সেদিন ব্যাকে আমি নাই, সেদিন কেউ ব্যাকে আমি নাই, সবাই কি কে আমি, বসার কোনো জায়গা নাই, সব দাঁড়ায় থাকতে হইব। এই জন্য নামও হলো ইয়াউমুল কিয়ামা, দাঁড়ায় থাকার দিন, বসার জায়গা নাই। তিন নম্বর স্টেশনে আসেন, সব মানুষ দলে দলে কোন দিকে যাবে, হাসর, হাসরের ময়দান। এটা হলো তিন নম্বর স্টেশন। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলা আর-রাহমানি ওয়াফদাহ, মুত্তাকিনদেরকে দলে দলে রহমানের মেহমান হিসাবে একত্রিত করা হবে। সুবহানাল্লাহ। আর মুজরিমিনদেরকে আসামি হিসাবে সেদিন একত্রিত করা হবে। হাসর মানে একত্রিত করা। এই ময়দানে, এই স্টেশনে সব মানুষকে একত্রিত করা হবে, এই জন্য এই ময়দানের নাম হাসরের ময়দান। এই ময়দানে দাঁড়ানোর পরে পাঁচটা প্রশ্নের উত্তর না দিলে যেমনে দাঁড়াবো তার থেকে এক চুল পরিমাণ নড়াচড়া করার অধিকার। লা তাযুলু কাদামা ইবনে আদম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ইবনে আদম যেভাবে কিয়ামতের ময়দানে দাঁড়াবে সেইভাবে এক চুল পরিমাণ এদিক সেদিক নড়াচড়া করার কোনো ক্ষমতা নাই। হাত্তা ইউসআলা আন উমরিহি ফিমা আফনাহু, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে জিজ্ঞাসা করবেন, বান্দা তোমাকে আমি 70 বছর 80 বছর 90 বছর হায়াত দিয়েছিলাম, এই হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করছো, কিভাবে অতিবাহিত করছো। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তোমাকে একটা যৌবন কাল দিয়েছিলাম 25 বছরের যৌবন কাল, 15 বছর বয়স থেকে 40 বছর পর্যন্ত এটার নাম যৌবন কাল। এই 25 বছরের একটা যৌবন কাল দিয়েছিলাম, এই যৌবন কালটা তুমি কিভাবে কাটাইছো। ওয়ান ইলমিহি ফিমা আমালা বিহি, তোমারে আমি আল্লাহ যেই পরিমাণ এলেম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, সেই পরিমাণ তুমি কি আমল করছো। ওয়ামিন আইনা ইকতাসাবতাহু, কোথা থেকে তুমি সম্পদ উপার্জন করছো। ওয়া ফিমা আনফাকতাহু, কোথায় তুমি সম্পদ খরচ করছো, সম্পদ আয় করছো কিভাবে, ব্যয় করছো কিভাবে। এই পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোন মানুষকে নড়াচড়া করতে দিবেন না। আবার এর সাথে শুরু হয়ে যাবে নামাজের হিসাব। সর্বপ্রথম হিসাব কিসের? ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে আমলটার হিসাব শুরু হবে সেটা হলো সালাত। সুবহানাল্লাহ। তাহলে নামাজ না পড়ে আপনি এই স্টেশন পার হইতে পারবেন, এই স্টেশন পার হইতে পারবেন না, নামাজের কড়ায় গণ্ডা হিসাব দিতে হবে। এই হাসরের ময়দান এমন ময়দান, এই ময়দানে কারো স্যান্ডেল জুতা থাকবে না, উঠতে হবে কিভাবে, জুতা ছাড়া, মোজা ছাড়া, শরীরে কোনো কাপড় থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াহশুরুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, হাসরের ময়দানে মানুষ একত্রিত হবে খালি পায়ে, খালি পোশাকে, পোশাকও নাই, জুতাও নাই, স্যান্ডেলও নাই, হতভম্ব হয়ে দাঁড়াবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারী পুরুষ সবাইকে এভাবে দাঁড়াইবো নাকি খালি পুরুষেরা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না আহওয়ালা ইয়াউমিল কিয়ামা আশাদ্দুম মিন আইয়ানজুরা বাদাহুম ইলা বাদ। কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে একজন আরেকজনের দিকে তাকানোর চাইতে কিয়ামতের ময়দানের ভয়াবহতা অনেক বেশি কঠোর। মানে আমি কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবো আমি পুরুষ না মহিলা এটা চিন্তা করার কোন সুযোগ পাব না, আরেকজন পুরুষ না মহিলা সেদিকে তাকানো তো করার কথা। কিয়ামতের ময়দানটা হাশরের ময়দানটা এরকম ভয়াবহ এক ময়দান, এটা একটা স্টেশন, গুরুত্বপূর্ণ স্টেশন। কিন্তু এই হাশরের ময়দানে আল্লাহ পাক সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ছায়ার ব্যবস্থা করবেন, সুবহানাল্লাহ। এই জন্য এই হাশরের ময়দানে নাজাত পেতে হলে ওই সাত শ্রেণীর মধ্যে ঢুকতে হবে, তাহলে মোটামুটি কিছু আরামে কিছু সময় বসে থাকা যাবে। চার নম্বর স্টেশনের নাম হলো হাউস, চার নম্বর স্টেশনের নাম হাউস, হাউসে কাউসার। হাসরের ময়দান কায়েম হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানের এক পাশে হাউজে কাউসারের সামনে দাঁড়ায় থাকবেন, সুবহানাল্লাহ। সবগুলো মানুষ ওই হাউজে কাউসারের দিকে দৌড় দিবে, কিন্তু ওই স্টেশনের দিকে সব মানুষ যাইতে পারবে না, সবাইকে যাইতে দেওয়া হবে না। দেখবেন যে রেল স্টেশনে মাঝে মাঝে কিছু স্টেশন আছে, এই স্টেশনগুলোতে সব ট্রেন দাঁড়ায় না, কিছু কিছু ট্রেন দাঁড়ায়। এই হাউজে কাউসারের স্টেশনে সব মানুষকে আল্লাহ পাক দাঁড়াইতে দিবেন না, শুধুমাত্র যাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইবেন ওই মানুষগুলোই শুধু এই স্টেশনে দাঁড়াইতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে হাউজে কাউসার দিয়েছেন এটা এমন বিশাল, সানআ থেকে আইলা পর্যন্ত যে বিশাল দূরত্ব আমার হাউজে কাউসারের দূরত্ব এরকম বিশাল, সুবহানাল্লাহ। এটার গ্লাসের সংখ্যা হলো কাআদাদি নুজুমি সামা, আকাশের তারকারাজি যেরকম হাউজে কাউসারের গ্লাসের সংখ্যা এরকম, সুবহানাল্লাহ। মানে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য এরকম লক্ষ লক্ষ গ্লাস আর গ্লাস, সুবহানাল্লাহ। একবার যেই মানুষটাকে যেই বান্দাকে হাউজে কাউসারের পানি পান করানো হবে তার জান্নাতে ঢোকার আগ পর্যন্ত দ্বিতীয়বার আর পানির পিপাসা হবে না, সুবহানাল্লাহ। এক ডুব যদি খাইতে পারেন কোনোভাবে, এক গ্লাস যদি খাওয়া যায় তাহলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কোন পানির পিপাসা হবে না। এই হাউজে কাউসারের পানিগুলো এত মজা, এগুলা আসলা মিনাল আসালিল লাবান, মধু মিশ্রিত দুধ যেমন মিষ্টি তার থেকেও বেশি মিষ্টি, মধু মিশ্রিত দুধের চাইতেও বেশি মিষ্টি, বরফের চাইতে এটা দবদবে সাদা, সুবহানাল্লাহ, একেবারে সাদা রঙের মিষ্টি এই হাউজে কাউসারের পানি। হাউজে কাউসারের পানি আমরা তো সবাই চাই নাকি? হাউজে কাউসারের পানি খাইতে হলে কি লাগবে? হ্যাঁ, ইন্না আতাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক সাথে সাথে বলে দিয়েছেন কি লাগবে, দুটো জিনিস লাগবে, ফাসল্লি লিরাব্বিকা, একটা হলো সালাত লাগবে, নামাজ লাগবে হাউজে কাউসার পাইতে হইলে, আরেকটা ওয়ানহার, বেশি বেশি আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, কোরবানি করতে হবে। এতে কিছুক্ষণ আগে করছেন না আপনারা, মসজিদের জন্য দিচ্ছেন না সবাই, এইরকম বেশি বেশি দিতে হবে, যত পারেন খালি দিতে থাকবেন, কারণ আপনি মরে গেলে আপনার জন্য কেউ দেওয়ার আর চিন্তা করবে না। ওই জায়গা জমিন যা রাখি যাবেন, কতক্ষণে টানাটানি করে বাগাবাগি করে নিয়ে যাইব ওই চিন্তায় থাকবো, কিন্তু আপনার জন্য খরচ করার জন্য কেউ চিন্তা থাকবে না। যেন আল্লাহ পাক যতক্ষণ জীবিত রাখছেন খালি দিবেন, খালি দিবেন, খালি দিবেন, যত পারেন তত দিতে থাকবেন, এরকম হাউজে কাউসারের পানি পাইবেন। সুবহানাল্লাহ, হাউজে কাউসারের পানি কিছু লোক পাবে না। কারা পাবে না? বেদাতীরা পাবে না। বেদাত করলে হাউজে কাউসারের পানি পাওয়া যাবে না। কিছু লোক এরকম হাউজে কাউসারের দিকে দৌড় দিবে, ফেরেশতারা লাঠি নিয়ে দৌড়াইব, ফেরেশতারা কয় খবর তার এদিকে আসতে পারবি না। আল্লাহ রাসূল জান দেখব কিছু উম্মত ওই দিকে দৌড়ায়, ফেরেশতারা তাদেরকে যাইতে দেয় না, বাধা দেয়। আল্লাহ রাসূল জান বলবেন এদেরকে ছেড়ে দাও, হাওলা উম্মতে হাওলা উম্মতে, এগুলো তো আমার উম্মত, এগুলো তো আমার উম্মত, আমাগুলো ছেড়ে দাও। ফেরেশতারা বলবেন ইন্নাকা লা তাদরি মা আহাদাতু বাদাক, সহিহ আল বুখারীর রাওয়ায়াত। আপনি জানেন না এই মানুষগুলো আপনি দুনিয়া থেকে আসার পরে অনেক রকমের বেদাত দিনের মধ্যে নতুন নতুন জিনিস বানাইছে, নতুন নতুন জিকির বানাইছে, নতুন নতুন দরুদ বানাইছে, নতুন নতুন ইবাদত বানাইছে, কত নতুন নতুন জিনিস বানাইছে, আপনার এই ব্যাপারে খবর নাই। এজন্য এগুলো হাউজে কাউসারের পানি পাবে না, এগুলোর দিকে আসতে পারবে না। তাহলে হাউজে কাউসারের পানি পান করতে হলে বেদাত মুক্ত সুন্নতি আমল লাগবে। বেদাত মুক্ত সুন্নতি আমল ছাড়া হাউজে কাউসারের পানি পাওয়া যাবে না। আচ্ছা, এখন কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনবেন কিভাবে, পানি পান করাবেন কিভাবে, কাদেরকে করাবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কবরস্থানে গেলেন, কবরবাসীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কবর বাসীদেরকে সালাম দিলেন, দোয়া করলেন, এরপরে বললেন ওয়াদিতু আন্না আমরা আইতু ইখওয়ানানা, আরে আমি যদি আমার ভাইদেরকে একটু দেখতাম। কাকে দেখতাম? ভাইদেরকে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন আওয়ালাসনা ইখওয়ানুকা ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই না? আপনি কোন ভাইদেরকে দেখতেছেন? আমরা তো এতজন সাহাবী আছে, আমরা কি আপনার ভাই না? আল্লাহ রাসূল বললেন আনতুমা সাহাবী, তোমরা আমার সাহাবী, তোমরা আমার বন্ধু, তোমরা আমার সাথে, কিন্তু আমার যে সকল উম্মতদেরকে আমি দেখি নাই ওরা হলো আমার ভাই। সুবহানাল্লাহ, আমাদের কথা বলছেন, ওরা আমার ভাই। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের ময়দানে আপনার ওই ভাইদেরকে আপনি চিনবেন কেমনে? কিয়ামতের দিন আপনি চিনবেন কেমনে ওগুলা যে আপনার ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো আমার সাহাবীরা, আমার ভাইয়েরা ওই সানকোপাল্লা, সানকোপাল্লা বুঝেন না, গোররান মুহাজ্জালিন, আমার ভাইয়েরা হবে, আমার ভাইদের হাতের মধ্যে নূর চমকাইতে থাকবে, আমার ভাইদের চেহারার মধ্যে নূর চমকাইতে থাকবে, আমার ভাইদের পায়ের মধ্যে নূর চমকাইতে থাকবে, এদেরকে দেখলে আমি চিনে যাব। ওয়া আনা ফারাতুহুম আলাল হাউজে, আমি নবী হাউজে কাউসারের সামনে দাঁড়ায় থাকবো, আর এরকম নূরানি চেহারা চানকোপাল্লার চেহারা দেখে দেখে পানি পান করাইবো। সুবহানাল্লাহ, তাহলে হাউজে কাউসারের পানি পান করতে হলে গোররাম মুহাজ্জালিন লাগবে। আর গোররাম মুহাজ্জালিন হবে কিভাবে? ওজুর মাধ্যমে। বেশি বেশি ওযু করো, নামাজে নাই খালি ওযু করবো নাকি? অর্থাৎ ওযু করা মানে নামাজও পড়তে হবে, ওযু করতে হবে। এই ওযুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে নূর চমকাতে থাকবে, আর এই নূর চমকানি দেখলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেখে হাউজে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ। তাহলে স্টেশন কয়টা গেল? তো বলেই গেছে, চারটা। এবার আসেন পাঁচ নম্বর স্টেশন। পাঁচ নম্বর স্টেশনের নাম হলো আল হিসাব আল জাযা। হিসাব শুরু হয়ে যাবে, কঠিন হিসাব। হিসাবটা হবে দুই ধরনের। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের হাতে হাতে আমলনামা দিয়ে দিবেন, কিতাব দিয়ে দিবেন, দিয়ে আল্লাহ পাক ঘোষণা দিবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, বান্দা তোমার হাতে কিতাব আছে, কিতাবটা পড়তে থাকো, আজকের দিনে হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। আমি আল্লাহ হিসাব করা দরকার নাই, তোমার হিসাব তুমি করে ফেলো, কারণ তোমার কাছে সব আছে, খতিয়ান দিয়ে দিছে, আবার হিসাব করে ফেলো। আচ্ছা আল্লাহর হিসাব করতে কয় কয় বছর যাবে বলেন দেখি, কেয়ামতের ময়দানে যদি আমাদের বাঙালি কেউ থাকে কবে যে শুনো সামনের দিকে যাইবে না, সবাই পিছনে থাকো, কারণ কি পিছনের দিকে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিতে নিতে নিতে নিতে একসময় বিরক্ত হয়ে যাব, বিরক্ত হয়ে যাবে, আবার যেগুলো আছে জওয়ার হিসাবের দরকার নাই। যখন আমরা ইন্টারভিউ নিই ছাত্রদের ভাইবা নিই, প্রথম দিকে যারা আসে এদেরকে একটু বেশি বেশি জিজ্ঞাসা করে, পরে যখন যারা ভাইবা নেই এরা নিতে নিতে নিতে নিতে এক সময় একবারে ক্লান্ত হয়ে যায়। এত দ্রুত ক্যালকুলেশন হিসাব হয়ে যাবে যেটা মানুষ কল্পনাই করতে পারে না, সুবহানাল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর কাছে যখন দোয়া করতেন, অধিকাংশ দোয়ার মধ্যে আল্লাহকে তিনটা বাক্য দিয়ে সম্বোধন করতেন, আল্লাহুম্মা মুনজিল আল কিতাব, আল্লাহুম্মা সারি আল হিসাব, আল্লাহুম্মা মুজরি আস সাহাব, আল্লাহুম্মা মুনজিল আল কিতাব, হে কিতাব নাজিলকারী আল্লাহ, আল্লাহুম্মা সারি আল হিসাব, হে দ্রুত হিসাব গ্রহণকারী আল্লাহ, আল্লাহুম্মা মুজরি আস সাহাব, হে মেঘ মালাকে পরিচালনাকারী আল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে সারিউল হিসাব দ্রুত গতিতে হিসাব শেষ, দ্রুত গতিতে হিসাব কমপ্লিট, এটা হলো যাদেরকে হিসাব নেওয়া হবে। আল্লাহর কিছু বান্দা থাকবে হিসাব ছাড়াই জান্নাতে যাবে, সুবহানাল্লাহ, বিনা হিসাব, কোনো হিসাব নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই গ্রুপের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দিন। আবার কিছু থাকবে হিসাব ইয়াসিরা, আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, ও আল্লাহ আমার কিয়ামতের ময়দানে হিসাবটা সহজ হিসাব নিও। সহজ হিসাব মানে হিসাব নেওয়া হবে না, কারণ হিসাব যদি নেওয়া হয় সে বরবাদ, সে গেছে। এই জন্য সহজ হিসাব মানে হিসাব ছাড়া ছেড়ে দেওয়া হবে, যাও, এটাকে বলা হয় হিসাবান ইয়াসিরা। এবং সেখানে হিসাবের মধ্যে ছোট্ট জিনিসও বাদ পড়বে না, একবারে জাররা পরিমাণ জিনিসও বাদ পড়বে না। ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খাইরান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা, জাররা পরিমাণ ভালো আমল করলে সেটাও সেখানে দেখা যাবে, জাররা পরিমাণ খারাপ কাজ করলেও সেটাও দেখা যাবে, সুবহানাল্লাহ। হিসাবের এখানে একেবারে যার্রা পরিমাণ সব দেখা যাবে। ছয় নম্বর স্টেশন কি? মিজান। ছয় নম্বরটা কি? মিজান। মিজানটা কিরকম? দাড়ি ফাল্লা নাকি? এটা আমরা ধারণা করি দাড়ি ফাল্লা, এটা আল্লাহ ভালো জানেন এটা কেমন, কারণ এটা আল্লাহ বলেন নাই যে এটা এরকম, এটা আল্লাহ নাম দিয়েছেন মিজান। বাস মিজানটা কেমন এটা আল্লাহ ভালো জানেন, এটা চেহারা স্রোত আমরা জানি না। তবে মিজানের সামনে আমাদের সবাইকে যেতে হবে। আল্লাহ পাক বলেন মিজান হক, ওজন করা হবে তোমাদের। কালেমাতানে হাবিবাতানে ইলা রহমান সাকিলাতানে ফিল মিজান, দুটা কালেমা আছে আল্লাহর কাছে অনেক প্রিয়, মিজানের মধ্যে দিলে অনেক ভারী, বলতে অত্যন্ত সহজ, কোন দুটা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় মিজানের মধ্যে হালকা আর ভারীও আছে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, মিজানের মধ্যে ভারীও হয় হালকাও হয়। আচ্ছা এটা হলো ছয় নম্বরটা কি? মিজান, সাত নম্বরটা সিরাত। এটা হলো সবচেয়ে ভয়ঙ্কর, এটা এমন, এটা এত সূক্ষ্ম, এত চিকন, এটার উপরে হেঁটে অপার হওয়া যায় না, এটার উপর দিয়ে বাসও যাওয়া যায় না, এটার উপর দিয়ে ট্রেনও যায় না, এটার উপর দিয়ে লঞ্চও যায় না, জাহাজও যায় না, কিচ্ছু যায় না। তাহলে যারা জাহাজ লই রওনা দিব জান্নাতের দিকে, এই জায়গায় গেলে জাহাজ পড়ে যাবে, কারণ এটা এমন এক ব্রিজ, এমন এক সেরাত, এখানে ট্রেনও যায় না, জাহাজও যায় না, বাসও যায় না, এমনকি হাঁটিও যাওয়া যায় না, এরকম এক ভয়ঙ্কর সেরাত, ভয়ঙ্কর সেতুর নাম পুল সেরাত। তো বলে হাঁটিও যাওয়া যায় না, বাসও যাবে না, ট্রেনও যাবে না, লঞ্চও যাবে না, জাহাজও যাবে না, তো যাবো কেমনে? যাইতে তো হইব জান্নাতে, কি বলেন, যাবো কেমনে? এটা এমন এক সেরাত, এমন এক পুল, এমন এক সেতু, এটা পার হইতে হইলে দুইটা নূরের সংযোগ লাগবে, দুই নূরের সংঘর্ষ লাগবে। বৃষ্টি হওয়ার আগে দিয়ে দেখবেন বিদ্যুৎ চমক আসে, আসে না? বিদ্যুৎ চমক আসে, বিদ্যুৎ চমক আসা মানে বৃষ্টি আসতেছে, মেঘে মেঘে ঘর্ষণ হয়, এই ঘর্ষণের মাধ্যমে বৃষ্টির তৈরি হয়, যা এই ব্রিজ পার হতে হলে নূরে নূরে ঘর্ষণ লাগবে, তারপরে পার হইতে পারবেন। জান্নাতি বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে নূর তৈরি করে রাখছেন, নূর পয়দা করে রাখছেন। বান্দা যত বেশি সেজদা করে তত বান্দার কপালে নূর আসে, বান্দা যত বেশি উযু করে বান্দার হাতের মধ্যে, কপালের মধ্যে, চেহারার মধ্যে নূর আসতে থাকে। পুল সেরাতের গোড়া যখন বান্দা দাঁড়াবে, এই কপালের নূর, চেহারার নূর জান্নাতের দিকে দৌড় দিবে, ওইদিক থেকে জান্নাত থেকে আরেকটা নূর তাকে আগায় নেওয়ার জন্য, স্বাগত জানানোর জন্য দৌড়ায় আসবে। পুল সেরাতের মাঝখানে গেলে দুই নূরের মধ্যে সংঘর্ষ লেগে যাবে, সংঘর্ষের মাধ্যমে একটা বিদ্যুৎ চমকের মতো হবে, আল্লাহর বান্দায় চমকের সাথে সাথে পুল সেরাত পার হয়ে যাবে। এটা আপনি হেঁটেও পার হতে পারবেন না, কোন যানবাহন দিয়েও পার হওয়া যাবে না। আর এটা এত ভয়ঙ্কর, একবার পড়লে শেষ, নিচে কি জাহান্নাম, এটা জাহান্নামের উপর দিয়ে। তাহলে এটা পার হইতে হইলে নূর সঞ্চয় করতে হবে, নূর কালেকশন করতে হবে, বেশি বেশি নূর থাকতে হবে, নূর নাই বাস আপনি এটা পার হইতে পারবেন না। এজন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, আখেরাতের এই গাঁটিগুলো, ভয়ঙ্কর ভয়ঙ্কর গাঁটিগুলো পার হইতে হইলে দুইটা জিনিস সাথে রাখতে হবে, ভিসাটা ঠিক মতো রাখতে হবে, পাসপোর্টটা ঠিক মতো রাখতে হবে। এই দুইটা যদি থাকে আপনি কোনো স্টেশনে কোনো অসুবিধা নেন। কি কি থাকতে হবে? পাসপোর্ট আর ভিসা। পাসপোর্টটা হইতে হবে কি? ইমান। পাসপোর্ট হলো কি? আপনি কোন আকীদার অধিকারী, এটা আপনার পাসপোর্ট বলে দিবে। আপনি কোন দেশের নাগরিক, পাসপোর্ট বলে দেয় না। আপনি কোন আকীদায় বিশ্বাসী, সেটা আপনার পাসপোর্টে বলে দিবে। ঈমান তো থাকতে হবে, শিরক মুক্ত তাওহীদি ঈমান। যদি দুই নম্বর পাসপোর্ট মানে শিরকি পাসপোর্ট, কুফরি পাসপোর্ট, নাফাকি পাসপোর্ট নিয়ে গেছেন, তাহলে ওইটা আখেরাতের বাজারে সব গাঁটিতে ধরা খাইবে। আর আমল নিয়ে যেতে হবে, আমলটা হলো ভিসা, জান্নাতে যাওয়ার ভিসা। আপনি কোথায় যেতে চাচ্ছেন, কোন দেশে যেতে চাচ্ছেন, আগে ভিসা নিতে হয় না? তো জান্নাতে যাবেন, জান্নাতের ভিসা তলে যেতে হইব, এই ভিসাটা আমলে সওয়ালে। কিন্তু ভিসাটা আপনি যথাযথভাবে সুন্নতি আমল দিয়ে নিতে হবে, বেদাতে আমল দিয়ে নিলে ওইটা দুই নম্বরে ভিসা, জাল ভিসা। বাস ওই ভিসা নিয়ে যাবেন, সব জায়গায় ধরা, জান্নাত পর্যন্ত যাওয়া যাবে না। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, আলোচনা আর দীর্ঘায়িত করবো না, আপনাদের সাথে আমাদের পরামর্শ ছিল যে 12টার মধ্যে আমরা শেষ করব। তো এই পরকালের এই সাতটি ভয়ঙ্কর ঘাঁটি কিভাবে আমরা পাড়ি দিব, সেই প্রস্তুতি শুরু করি। আল্লাহ রাসূল আমার কাছে কেউ আসে যদি জিজ্ঞাসা করতো মাতা সা কেয়ামত কবে হবে, তা আল্লাহ রাসূল বলতেন তোমার কেয়ামতের দরকারটা কি। অনেক সময় আমাদের এরকম বেহুদা প্রশ্ন আছে, দরকার নাই তাও জিজ্ঞাসা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া মা আযা আদাত লাহা, তুমি কি প্রস্তুতি নিছো কেয়ামতের জন্য। এর জন্য প্রস্তুতি নিয়ে রাখতে হবে কেয়ামত যখনই আসুক, আখেরাত যখনই আমার শুরু হোক, কিন্তু আখেরাতের জন্য প্রস্তুতি। তবে প্রস্তুতিটা অবহেলা করার সুযোগ নাই, কারণ এটা যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে, কালকেও আমার আখেরাত শুরু হয়ে যেতে পারে, তাহলে এটা বসে থাকার সুযোগ নাই। আমার ইমানটাকে আমি বিশুদ্ধ করিনি, আমলটাকে আমি বেদাত মুক্ত সুন্নতি করিনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পরকালের সকল আযাব থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে জান্নাত পর্যন্ত পৌঁছার ক্ষেত্রে যত রকমের বাধা বিপত্তি আছে সকল প্রকার বাধা বিপত্তি থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। দুনিয়া যতদিন বেঁচে থাকে ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দিন, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আল্লাহ পাক ইমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দিন। আজকের এই তাফসীর কোরআন মাহফিলকে রব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন।